ওই দুষ্ট চোখে মিষ্টি হাসি, ওই দুষ্ট চোখের মিষ্টি হাসি, স্বপ্ন যেন ছড়িয়ে যায় মৈতালিতে, চৈতালি দিন ঘুরিয়ে যায়। ওই দুষ্ট চোখের মিষ্টি হাসি, স্বপ্ন যেন ছড়িয়ে যায় মৈতালিতে, চৈতালি দিন ঘুরিয়ে যায়। একটু নেশায় একটু খুশির ছন্দে হৃদয় ভরিয়ে যায় মৈতালিতে, চৈতালি দিন ঘুরিয়ে যায়। ওই দুষ্ট চোখের মিষ্টি হাসি, স্বপ্ন যেন ছড়িয়ে যায় মৈতালিতে, চৈতালি দিন ফুরিয়ে যাবো হারি। এখন হয় বুঝো নাকি তুমি আমার কি, সেই কথা কি না হয় আমার মনে খা। ওই দুষ্ট চোখের মিষ্টি হাসি, স্বপ্ন যেন ছড়িয়ে যায় মৈতালিতে, চৈতালি দিন ফুরিয়ে যায় মোরা দুজনে মেতে রব পূজনে। ভাসাবো আজ প্রাণের কেয়া নতুন জোয়ারে। কোথায় যে আজ হারিয়ে যাওয়ার লোদা। ওই দুষ্ট চোখের মিষ্টি হাসি, স্বপ্ন যেন ছড়িয়ে যায় মৈতালিতে, চৈতালি দিন ফুরিয়ে যায়। মৈতালিতে, চৈতালি।